ॐ श्रुति स्मृति पुराणानामालयं करुणालयं नमामि भगवत्पादं शंकरं लोकशंकरं श्रीहरिं परमानन्दं उपदेष्टारं ईश्वरं व्यापकं सर्वभूतानां कारणं तं नमाम्यहम्। ओम नमो नारायणाय। ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত অপরোক্ষ অনুভূতি, মানে যাকে জানলে মানুষের আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং নির্বিষয় আনন্দের প্রাপ্তি হয়। দুঃখের হামেশার জন্য দুঃখ চলে যাবে, দুঃখ স্পর্শ করতে পারবে না, আর সবসময় মনে এক আনন্দের ধারা বইতে থাকবে। এটা হচ্ছে নিজের স্বরূপকে জানলে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যেই স্বরূপকে জানতে চাইছি, শাস্ত্র বলছে যে তিনি তো অবাং মানুষ গোচর, তাকে ইন্দ্রিয় দিয়েও জানা যায় না। আবার ইন্দ্রিয় দিয়ে যখন জানা যায় না, মনও তাকে জানতে পারবে না। অথচ তাকে বলছে যে একে জানলেই তুমি মুক্তি, এতে একে জানলেই মুক্তি হবে, আর একে জানলেই তোমার নিরতিশ আনন্দ প্রাপ্তি হবে। এরকম বিরুদ্ধ কথন লাগে শুনতে। একদিকে শাস্ত্র বলছে যে আত্মা বারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিরিধ্যাসিতব্য, এই আত্মাকেই, আত্মাই সংসারে একমাত্র জানার যোগ্য বস্তু, তাকেই জানতে হবে। কিভাবে জানতে হবে? শ্রবণ মনন নিধিধ্যাসনের মাধ্যমে। আবার আত্মা এই বলছে অবাঙ্গ মনুষ্য গোচর, শ্রুতি বলছে যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসাসহ, যে যেখান থেকে বাণী ফিরে আসে মন সহিত যাকে প্রাপ্ত না করে। তাহলে এই বিরকম বিরুদ্ধ কথনকে আমরা কি করে মানতে পারবো, এটা আমরা কি করে বুঝবো? এটা একটা একদম ফান্ডামেন্টাল প্রশ্ন। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের যেমন যাগ যজ্ঞাদি করলে আমি স্বর্গে যাব, কারণ এবং আমি না দেখতে পেলেও শাস্ত্র বলছে স্বর্গে যাব। আচ্ছা, আমি ওটা তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যা স্বর্গের বর্ণন কিছু পাওয়া যায় শাস্ত্র থেকেই পাওয়া যায়। আবার যদি উপাসনা আদি করি তাহলে সেখানে ব্রহ্মলোকে যাব, এটাও শাস্ত্র থেকেই পাওয়া যায়। তাহলে শাস্ত্রের এই জায়গাটা যদি আমি মানতে পারি, কিন্তু হ্যাঁ স্বর্গের বর্ণন করা যায়, ব্রহ্মলোকের বর্ণন কোথাও কোথাও পাওয়া যায় কোথাও পাওয়া যায় না, কিন্তু আত্মাকে তো এরকম ভাবে বর্ণন করা যায় না। তো শুনবো না, যাকে আমি শুনতে পারবো না, মন দিয়ে ধরতে পারবো না, তার জ্ঞান কি করে হবে, তার জ্ঞান কি করে হবে? কিন্তু একটা জিনিস বিচার করতে হবে যে এই আত্মা, আত্মজ্ঞান যদি শ্রবণ মনন থেকেই হবে, মানে কোনো একটা কাজ করলে যদি জ্ঞান উৎপন্ন হবে, তাহলে ক্রিয়া থেকে যে বস্তুটা উৎপন্ন হয় সেটা অনিত্য হয়। ক্রিয়া থেকে যে বস্তু উৎপন্ন হয় সেটা নিশ্চয়ই অনিত্য হবে, কৃতকম তার অনিত্য। তাহলে এই পঠন পাঠন শ্রবণ মনন নিধিধ্যাসন করে যদি আমার আত্মজ্ঞান উৎপন্ন হয়, তাহলে আমার যাগ যজ্ঞাদি করে যেমন স্বর্গের ফল পাওয়া যায় অনিত্য, বা উপাসনা করলে ব্রহ্মলোক সেখান থেকে ফিরে আসতে হয়, তাহলে এই আত্মজ্ঞান প্রাপ্ত করো, ওই কিছুদিনই আত্মজ্ঞানের মধ্যে থাকবো, আবার সেটা শেষ হয়ে যাবে। কিন্তু এইরকমই যদি আত্মজ্ঞান হবে, তাহলে লোক আত্মজ্ঞানের জন্য চেষ্টাই কেন করবে? তাহলে তো স্বর্গ থেকে সুখ ভুগতে পারে, এত কষ্ট কেন করবে? সে বৈরাগ্যের কি দরকার? ব্যাপার হচ্ছে যে আত্মা এখানে দেখাচ্ছে, আত্মা শাস্ত্র বলছে আত্মা নিত্য মুক্ত, আত্মাতে কোনো বন্ধনই নেই, আত্মা কোনো বন্ধনই। কিন্তু সমস্যাটা কি হয়েছে, ভ্রান্তিতে আমরা নিজেকে জীব মেনেছি, ভ্রান্তিতে আমরা নিজেকে কেউ সুখী দুঃখী মানছি, আমি সুখী আমি দুঃখী, কখনো সুখী কখনো দুঃখী। এই যে ভ্রান্তিতে নিজের উপর আমি আরোপ করে নিয়েছি, আমি জীব, আমি মানুষ, আমি পুরুষ, আমি সাধক, আমি এটা করি আমি ওটা করি, এই যে ভ্রান্তিগুলো আমি আরোপ করেছি, এই ভ্রান্তিটুকু মেটাবার জন্য শাস্ত্র দরকার। কিন্তু কারণ কি, শাস্ত্র বলছে আত্মা নিত্য মুক্ত, আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, আত্মার মধ্যে কোনো বন্ধন কোনো কালে আসেনি। আর এই আত্মাকে বিষয় রূপেও জানা যাবে না, কিন্তু আত্মাকে শুদ্ধ মনে আত্মাকে অনুভব করা যায়, নিজের অস্তিত্বকে অনুভব করা যায়। যখন আমরা ধ্যান করি, যখন মন একদম শান্ত হয়ে যায়, চুপ করে একলা নিজের মধ্যে বসে থাকি, যখন বাইরের কোনো চিন্তা থাকে না, তখন আমি নিজের অস্তিত্বকে অনুভব করতে পারি, এবং নিজের অস্তিত্বকে অনুভব করে উঠে নিজেই বলি হা কি আনন্দ সময়টা কেটে গেল, হা কি ভালো লাগছিল সময়। তার মানে এটা বোঝা যাচ্ছে যখন বিষয় ছাড়া আমি থাকি, তখন আমার মধ্যে আনন্দ থাকে, এবং সেই আনন্দকে আমি অনুভব করতে পারি। সেই আনন্দকে নিজের অস্তিত্বের সঙ্গে মিলে আমি অনুভব করতে পারি। কিন্তু এই যে শাস্ত্র বলছে যে আত্মাকে বিষয়ে জানা যাবে না, তবুও কেন শ্রবণ, আর এই আক্ষেপ কিন্তু মানে ভগবান শঙ্করাচার্য এই আক্ষেপ শ্রুতির উপরে, কেন শ্রুতি নিজে বলছে যে যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসাচ, আবার শ্রুতি নিজেই বলছে মনসা এব ইদম আর্তব্য নিহন নাস্তি কিঞ্চন। একই শ্রুতি মাতা অপরিসীয় বেদ যেটা সবার জন্য প্রমাণিত, সেই জাতিকে আমরা স্বর্গ সম্বন্ধে জানতে পারি, জাতিকে আমরা ব্রহ্মলোক সম্বন্ধে জানতে পারি, সেই শ্রুতি মাতাই একদিকে বলছেন তাকে মন দিয়ে বাণী দিয়ে জানা যাবে না, আবার তিনিই বলছেন এই মনের দ্বারাই তাকে জানা, মনসা এব ইদম আর্তব্য মানে বিষয় চিন্তায় মগ্ন মন দিয়ে আত্মাকে বোঝা যাবে না। কিন্তু আত্মা যখন শুদ্ধ বিষয় চিন্তা ছেড়ে দিয়ে, এই জন্য এখানে বলেছিলেন কি কালকে আমরা পড়েছি দৃষ্টি ব্রহ্মময়ীম কৃত্ব, দৃষ্টিটাকে ব্রহ্মময় করে অভ্যাসের দ্বারা, দৃষ্টিম জ্ঞানময়ীম কৃত্তা পশ্যেত ব্রহ্মময়ম জগৎ, যখন জ্ঞানময় দৃষ্টি হবে তখন সারা জগতে ব্রহ্মকে বুঝতে বুঝতে পারা যাবে। পশ্চাৎ শব্দ প্রয়োগ করেছে মানে চোখ দিয়ে দেখেন, চোখ দিয়ে তো দেখা যাবে না, চোখ দিয়ে নাম রূপকেই দেখা যাবে, চোখ কান দিয়ে নাম রূপকে শোনা যাবে, কিন্তু তার ভেতরে সচ্চিদানন্দ কোন, যদি এইটা না হতো শ্রুতি কখনো আমাদের কাছে মিথ্যা কথা বলবেন না, শ্রুতি আমরা সবচেয়ে বড় প্রমাণ আমরা বেদকে মেনেছি। এই জন্য শ্রবণ মনন নিধিধ্যাসনের উপযোগিতা হচ্ছে ভ্রান্তিতে যে জিনিস আমরা নিজেদের উপরে আরোপ করেছি সেই ভ্রান্তিটাকে মেটাবার জন্য শ্রবণ মনন নিধিধ্যাসনের উপযোগিতা। কিন্তু শ্রবণ মনন নিধিধ্যাসন দিয়ে আত্মজ্ঞান হবে এ কথা কখনো বলেনি, এই কথা বলেনি, বলা হচ্ছে আমার যে মিথ্যা ভ্রান্তি নিজের উপরে আরোপ করে রেখেছি সে আরোপটা মিটে যাবে, যার ফলে কি হবে তখন নিজের যেটা স্বরূপ সর্বদাই বিদ্যমান সেটা সবসময় থাকবে, আগেও ছিল এখনো থাকবে, কোনো তার মানে পরিবর্তন কিছু হয়নি, একটা নতুন কিছু জ্ঞান উৎপন্ন হবে এরকম কোনো ব্যাপার নয়, নিজেকে বুঝতে পারছিলাম না সেটা এখন স্পষ্ট করে বুঝতে পারা যাবে, এইটাই হচ্ছে শ্রবণ মনন নিধিধ্যাসনের উপযোগিতা। আর এখান শুরু কোথার থেকে করতে হবে, ওই যে নিজ নিষ্কাম বর্ণ আশ্রম ভিত কর্মকে শুরু করে সেখান থেকে নিষ্কাম ভাবে করে অন্তঃকরণ শুদ্ধ হলে ঠিক আছে, জপ ধ্যানের মাধ্যমে অন্তঃকরণ আরো শুদ্ধ হলে তখন গিয়ে বেদান্ত শ্রবণ মনন নিধিধ্যাসনের ফল স্পষ্ট বুঝতে পারে, নিজেই বুঝতে পারে মানুষ, এটা অন্যকে জিজ্ঞাসাও করতে হয় না। বেদান্ত শ্রবণের পরে যে ভেতর থেকে কি পরিবর্তন হচ্ছে, যদি সে নিজের প্রতি নিজের দৃষ্টি জাগরুক রাখে তা নিজেই বুঝতে পারে যে ভেতরে কি পরিবর্তন হচ্ছে, আর যদি না হচ্ছে তাহলে বুঝতে হবে আমার এখনো জাগতিক বস্তু সম্বন্ধিত আসক্তি রয়ে গেছে তার জন্য পরিবর্তন হচ্ছে না। একদম স্পষ্ট ব্যাপার হচ্ছে এই রকমই, যে যদি বেদান্ত লাগাতার শোনার পরও দেখা যাচ্ছে যে মনে বা ভেতরে তোর কোনো পরিবর্তন, তাহলে কি লাভ এই বেদান্ত শুনে, কারণ কি যেমন কি না স্বর্গের ফল এটা কালান্তরে লোকান্তরে, আমি এখন যাগ করলাম মনের মধ্যে আমার এই মুহূর্তে ইচ্ছা হবে না যে আমি এক্ষুনি ফলটা, কিন্তু বেদান্ত বলছে নাও অ্যান্ড হিয়ার, তুমি বেদান্ত শ্রবণের ফল এখানে এবং এখনই অনুভব করতে পারবে, এখানে এবং এখনই অনুভব করতে পারবে যদি তুমি মনকে বিষয় রহিত করতে পারো, দৃষ্টিকে যদি তুমি জ্ঞানময় করতে পারো, তোমার দেখার দৃষ্টিকোণকে যদি তুমি বদলাতে পারো তাহলে এখানেই তুমি ব্রহ্মকে অনুভব করবে, এর জন্য অন্য কোথাও যেতে পারে না। তাই শ্রবণ মনন নিধিধ্যাসনের নিধিধ্যাসন তারও উপরে যে মনটা সেখানে স্থির করা, কালকে এখানে বলেছেন এক এক করে যে আমরা দৃষ্টিটাকে কি করতে হয়, দৃষ্টিটাকে জ্ঞানময় দৃষ্টি করতে হয়, মানে যে দৃষ্টিকে দেখছি চোখ নামরূপ কিন্তু বিচার করে নিশ্চয় করছে সচ্চিদানন্দ না থাকলে কোনো নামরূপ অভিব্যক্ত হতে পারতো না, তাহলে এতক্ষণ যে আমরা সাধনের প্রক্রিয়াগুলো বলে আসলো এর মধ্যে যম নিয়ম সবগুলোকে যদি আমরা একসঙ্গে একত্রিত করে দেখি তাহলে কি করতে হবে, প্রথমে মন থেকে একটা ধারণা, শাস্ত্র বলেছে সর্বম খলু ইদম ভগবানই সবকিছু, কারণ ভগবানই অনেক নাম রূপে অনেক নাম রূপে তিনি অভিব্যক্ত হয়েছেন, এবং কোনো কার্য তার কারণকে ছেড়ে থাকতে পারে না, তাহলে জগতের কোনো বস্তু ভগবানকে ছেড়ে নেই, এই যুক্তিটা যখন মনে দৃঢ় হয়ে যাবে তখন জগতের সব বস্তুর মধ্যে একটা ভগবৎ সত্তাকে অনুভব করা সেটার চেষ্টা জাগবে মনে। কিন্তু আমরা তো নাম রূপ দেখছি, বেদান্ত বলছে নাম রূপ মিথ্যা, কিন্তু নাম রূপকে যিনি সত্তা স্ফূর্তি প্রদান করেছেন সেটা মিথ্যা নয়, জগতে সত্তা মিথ্যা নয়, নাম রূপ মিথ্যাটা পরিবর্তন করে বলে। এইভাবে বিচার করতে করতে বিচার করতে এই ধারাটা যখন মনে চলতে থাকবে, মানে যম নিয়মকে একসাথে মিলে বলে ধারাটা যখন মনে চলতে থাকবে তখন কি হবে, পরমাত্মার প্রতি সত্যত্ব বুদ্ধি নিশ্চয় হবে, জাগতিক বস্তু মিথ্যা নিশ্চয় হওয়ার জন্য জাগতিক বস্তু সম্বন্ধে কথা বলতেই কম ইচ্ছা করবে, এটা ধীরে ধীরে ত্যাগ এবং মৌন আসবে, ত্যাগ এবং মৌনতা আসার পরে তারপরে উনি কি বলেছিলেন, দেশ কাল এবং আসন কেতকি মা, আপনি আপনার ফোনটাকে বিয়ে করুন, মিউট করুন। দেশ কাল এবং সময় আসুন, ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে পুজো অর্চনা করতে হলে একটা আমাদের একটা ঠাকুর ঘর থাকে, চান ঠান করে তারপর একটা নির্দিষ্ট সময় সকালবেলায় উঠে এবার একটা নির্দিষ্ট আসনে বসে পুজো করতে ভালো লাগে, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এবার বেদান্ত কি বলছে, যে দেশে ভগবান তেমন কোনো জায়গা নেই যেখানে নেই, ওই দেশ কাল আসন এসবগুলোর মধ্যে তুমি ভগবানেরই চিন্তা করো, ওই ভগবানের চিন্তা করো, যে দেশে আছি সেটাই ভগবান, যেই কাল ওটাও ভগবানের কাল, যে আসনে বসে আছে সেটাই ভগবানের প্রাপ্তির জন্য আসন, আর আলাদা করে কিছু করার জন্য এখানে কোনো প্রচেষ্টা না। কারণ ওই করার চেষ্টা থাকলেই কি হবে, ওই একটা কর্তৃত্ব বুদ্ধি আমি করছি একটা ভাব থাকবে, ধীরে ধীরে এইগুলোকে একদম মন থেকে বের করে দেওয়ার জন্য খালি ব্রহ্মভাবটাকেই মনে জাগিয়ে রাখা, ব্রহ্মভাবটাকে মনে জাগিয়ে রাখা, ব্যাপকতা শুদ্ধতা অসঙ্গতার ভাবটাকে জাগিয়ে রাখার জন্য তিনি দেশ কাল আসন এসব গুলোকের মধ্যেই ব্রহ্ম দর্শন। তারপরে যোগ দর্শনে ঘট জগতে সব একটা শব্দ মূল বন্ধ, মানে ভেতর থেকে বন্ধ হয়ে যাওয়া। এখন মূল বন্ধ মানে ইনি বলছেন জগতের মূল কারণ হচ্ছে পরমাত্মা, এই পরমাত্মাতে মনটাকে বন্ধ করে দাও, ব্যাস, মানে সবকিছুর মধ্যে ঘুরিয়ে ফিরে একই কথাই বলছেন, নতুন কথা কিছু বলছেন না উনি। এরকম ভাবে বিচার করতে করতে শরীরের সাম্যতা, মানে যেভাবে বসে থাকলে যেভাবে স্থির থাকলে বেশ লম্বা সময় মনটাকে ভগবানের দিকে লাগিয়ে রাখা যায়, ওটাই বলার পরে তারপরে দৃষ্টি সংযম, দৃষ্টি করতে মানে আমাদের প্রাণ ইয়ে করা, মানে যোগ মনকে একাগ্র করার জন্য দৃষ্টিটাকে এক জায়গায় আনতে হয়। তো এখানে বলছেন যে মনকে একাগ্র করার চেষ্টা করো না, মন যেখানে যাচ্ছে তাকে যেতে দাও, কিন্তু জ্ঞানময় দৃষ্টি দিয়ে তাকে দেখো। মন যেখানে যাচ্ছে স্বাভাবিক ভাবে মনে, কিন্তু সম্পূর্ণ দৃষ্টিটাকে বদলাতে থাকো আর কি, যেখানে যাচ্ছে যেভাবে যাচ্ছে এ সবার মধ্যে ঈশ্বর তত্ত্ব বিদ্যমান আছে। এইভাবে দৃষ্টিম জ্ঞানময়ম কৃত্যা পশ্যেৎ ব্রহ্মময়ম জগত, ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাদৃষ্টি যে বিচার করতে করতে বেদান্ত শ্রবণ মনন করতে করতে কি হবে, আমার দেখার দৃষ্টিকোণটা বদলে যাবে, আমি জগৎকে তখন অন্য দৃষ্টিতে দেখবো। এতক্ষণ দেখছিলাম আমি শরীর আর এটা আমার, এইভাবে আমি জগতের প্রতি দৃষ্টি ছিল, এখন কি হবে সবই আমি রূপ অথবা সব ঈশ্বর রূপ, ব্যাস। এইভাবে ধীরে ধীরে দৃষ্টি জ্ঞানময়ম কৃত্যা পশ্যেৎ ব্রহ্মময়ম জগত। তারপরে কি হবে যে এখানে প্রাণায়ামের কথা উনি বলেছিলেন, প্রাণায়ামে আমরা কি জানি যে রেচক পূরক আর কুম্ভক, মানে বায়ুকে ছেড়ে দেওয়া তারপরে বায়ুকে ঢোকানো, কিছুক্ষণ বসে থাকা, আবার ছাড়া, এই প্রসেস। তাই এখানে বলছেন যে তোমার প্রাণায়াম হচ্ছে জগৎ মিথ্যা, তাই জগতের মধ্যে কোনো সত্যত্ব বুদ্ধি নেই, তা ওই ওই ওই বুদ্ধিটা জগতের সত্যত্ব বুদ্ধিটাকে মন থেকে একবারে বের করে দাও, আর পরমাত্মাই একমাত্র সত্য সেই ভাবটা দিয়ে মনটাকে ভর্তি করে ফেলো, তাহলে কি হবে রেচক আর পূরক আর কুম্ভক, মানে সেই ভাবে দৃঢ় হয়ে যাও। এর থেকে ভালো প্রাণায়াম কি হতে পারে, এর থেকে ভালো প্রাণায়াম কি হতে পারে? এর জন্যই তো এই চিত্তবৃত্তি নিরোধের জন্যই তো যোগ বলছে। তো বলছে সীতা সীতা বিচার করে নিশ্চয় করে নাও, সীতা সীতা বিচার করে নিশ্চয় করে নাও, সমস্ত জগৎ এর উৎপত্তি কারণ যদি ভগবান হয় তো ভগবান ছাড়া জগৎ কি করে থাকতে পারবে, তা সবকিছুর মধ্যে ভগবান আছে, আমাকে আমার শুদ্ধ দৃষ্টিটাকে একটু খুলতে হবে, ওটাকে একটু দেখার চেষ্টা করতে হবে, তাহলে সবকিছুর মধ্যে সচ্ছিদ আনন্দের অনুভব হতে থাকবে। এইভাবে প্রাণায়ামে কো আর প্রত্যাহার মানে কি, যখন মানে বিষয় থেকে মনকে উঠিয়ে নেওয়া, যখন আমি বিষয়ের মধ্যে ঈশ্বরকে দেখতে থাকবো তখন কি হবে, বিষয় দৃষ্টিটা আপনি আপনি চলে যাবে, ঈশ্বর অথবা আত্মাই দেখাই দেবে সেখানে, আত্মাই নিজেই, আমার থেকে ভিন্ন কিছু নেই জগতে, তাই তখন কি হবে সেটাকে চাওয়ারও কিছু থাকবে না আর হারাবারও কিছু থাকবে না, ব্যাস আমি অসঙ্গ পূর্ণ ব্যাপক হয়ে সবার মধ্যে আছি, অথচ কারোর সঙ্গে কোনো সম্বন্ধ নেই, সবার থেকে অসংশ্লিষ্ট। আর সেই এই সচ্চিদানন্দ থাকার জন্য জগতে সব বস্তুর অস্তিত্ব সিদ্ধ হয়, কিন্তু সচ্চিদানন্দের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই, এটাই আমার পারমার্থিক স্বরূপ। এই জন্য তখন উনি ধারণা ধ্যান সমাধির প্রকৃষ্ট অবস্থায় এসে যখন উনি বললেন যে জন্য প্রথম এটাই করতে হবে, দৃষ্টিটাকে শুদ্ধ করো, দৃষ্টিটাকে শুদ্ধ করে যেখানে যেখানে মন যাবে সেখানে সেখানেই ব্রহ্মরূপে দেখা যাচ্ছে, ঈশ্বরকে দেখা যাচ্ছে, এই ভাবনাকে যত্র যত্র মনোজাতি ব্রহ্মণ তত্র দর্শনা, সেখানেই সেই শুদ্ধ চেতন তত্ত্বের যেন দর্শন, যেন বুঝতে পারছি যে এই সচ্চিদানন্দ আছে বলে এই বিষয়ে আমি বুঝতে পারছি বা তাকে ব্যবহার করতে পারছি, এটাকে বলতে ধারণা বলেছেন উনি। তারপরে এই ভাবটাতে যখন মনটা দৃঢ় হয়ে যায়, মানে এই প্রত্যয়ের একতানা তাকে বলে, যেটা প্রথমে বলে এসেছিল যেখানে নিয়মের মধ্যে সবকিছুই ব্রহ্মের ধারাটা যেন মনের মধ্যে চলতে থাকে, এখন ওটা এখন তখন ওখানে অভ্যাস করতে হচ্ছিল, এখন সেই ভাবটা দৃঢ় হয়ে যাবে, এখন সেই ভাবটা স্বাভাবিক হয়ে যাবে। অভ্যাস করতে করতে সেটা ধ্যান, মানে সহজ ধ্যানে থাকবে, স্বাভাবিক অবস্থায় থাকবে, সবসময় মন একটা ভগবানের ভাবে লেগে থাকবে, সবসময় লেগে থাকবে। এই জন্য বলছেন প্রত্যয় একদম যোগ দর্শনে যোগ দেশবন্ধ চিত্তস্য ধারণা, একটা নির্দিষ্ট স্থানে মনকে যদি আমি কিছুক্ষণ সময় রাখতে পারি তাকে বলে ধারণা, এবং তার সেটা যখন ওই ধারণাটা ওই ভাবটা যখন ধারাটা চলতে থাকে তখন তাকে বলে ধ্যান, এবং তার মধ্যে যখন মনটা দ্রষ্টা ধ্যাতা ধেয় সব লয় করে যায় তখন হচ্ছে সমাধি। তাহলে এখানেও সেরকম আর কি, যে যেখানে যেখানে মন যাচ্ছে সেখানে সেখানেই ব্রহ্ম আছে, এই ভাব অভ্যাস করতে করতে তখন কি হবে, তখন আর অভ্যাস করতে হবে না, স্বাভাবিক ভাবেই মন যদি কোনো ব্যবহারিক জগতেও যদি কখনো কাজ করতে মানে ওই ব্রহ্ম ভাবেই মন মধ্যে আসবে, এবং সেই ধারাটা সবসময় লেগে থাকবে মনের মধ্যে। আর তারপরে ধীরে ধীরে ধীরে ধীরে যখন মন সেখানে নির্বিকার অবস্থায় এসে যাবে তখন আর বৃত্তি উঠবে না, ব্রহ্মাকার বৃত্তির দরকার নেই, সবসময় অংশঙ্গ এক ব্যাপক তত্ত্বের মধ্যে যেন এক চিত সাগরের মধ্যে এই শরীর গুলো ভেসে বেড়াচ্ছে, এক চৈতন্যময় পূর্ণ সাগরই বিদ্যমান। আর কিছুক্ষণের জন্য কৈবল্য যেমন জলের মধ্যে ফ্যান বুদবুদ তরঙ্গ ঢেউ দেখা যায় সেই রকম যেন এগুলো দেখা যাচ্ছে, বাকি একমাত্র জলই সত্য। এইভাবে মনটা সহজ সমাধিতে এসে যাবে, এটা হচ্ছে বেদান্তের পুরো প্রসেস। তাই বেদান্ত শাস্ত্র যখন বলেছে শ্রবণ মনন নীতি দর্শন করলে আত্মাকে জানা যাবে, তখন সেটা আমাদের করতে হবে, কিন্তু আত্মাকে শব্দ দিয়ে বলা যাবে না, আত্মাকে যেখানে যেখানে বলেছে সেখানে দেখা যাবে যে নিষেধাত্মক রূপে বলেছে, অর্থাৎ আদেশ নেতি নেতি, এটা আত্মা নয়, এটা আত্মা নয়, এটা আত্মা নয়, আত্মা এর থেকে ভিন্ন, এখানে এই যেগুলো দেখা যাচ্ছে এর মধ্যে যে গুণগুলো দেখতে পা যেভাবে বুঝতে পারছো আত্মা ঠিক এর বিপরীত, এইভাবে আত্মাকে বোঝা যাবে, এছাড়া আত্মা এই এটা এরকম এটা এইভাবে তাকে বোঝা যাবে না, বিষয়ভাবে মন তাকে বিষয়টা গ্রহণ করতে পারে। এইভাবে দেখুন টোটাল প্রসেসটা যম নিয়ম থেকে নিয়ে 15টা যে সাধন বলেছেন 15টা সাধনকে আলাদা আলাদা করে করা নিয়ে শাস্ত্র বাক্যের উপর আধার করে সবকিছু সংসারে যা কিছু দেখা যাচ্ছে সর্বম খলু ইদম ব্রহ্ম, এই চিন্তাটাই মনে বার বার বার বার বার বার করতে করতে এটা স্বাভাবিক স্থিতিতে এসে যাবে, তখন যেখানে মন যাবে সেখানেই আপনি ব্রহ্মকেই দর্শন করতে পারবেন। এর জন্য কোন আজ শাস্ত্র কথা অনুযায়ী আপনাকে সকালবেলা উঠা চান করা মন্দিরে যাওয়া পুজো দেওয়া কিচ্ছু বেদান্তের সাধনের মধ্যে সবকিছু নেই, যেখানে যেভাবে আছি ওখানেই ব্রহ্ম বিদ্যমান আছে, কোন জায়গায় নেই, সে বিছনাতেও আছে বাথরুম পায়খানাতেও আছে, সে কোথায় নেই, সে মনটাকে শুদ্ধ রাখতে পারলে যাতে সবসময় মনের মধ্যে ধারাটা চলতে থাকে সেটা বারবার বারবার অভ্যাস করলে এক সময় সেখানে না ওই বৃত্তিটা নিরোধ হয়ে যায়, তখন আলাদা কোনো বৃত্তি থাকে না, সবসময় মনে একটা অনুভব যেন একটা এমন একটা শুদ্ধ চেতনের মধ্যেই যেন একটা সমস্ত কিছু বিদ্যমান আছে, মানে অল্প সময়ের জন্য যেন কিছু উঠছে আর নাশ হচ্ছে কিছু না যাচ্ছে, বাকি শুদ্ধ চেতনই একমাত্র বিদ্যমান আছে। এই কালকে আমরা 124 পর্যন্ত নির্বিকারতায়া বৃত্তা ব্রহ্মকারতায়া পুনঃ বৃত্তি বিস্মরণম সম্ভব সমাধি জ্ঞান সংগ্রহ, এইভাবে যখন বৃত্তির বিস্মরণ হয়ে যায় তখন আর কোনো বৃত্তি নেই, ব্রহ্মাকার বৃত্তি কিছু নয়, বা শুধু ব্রহ্মই ব্রহ্ম বিদ্যমান থাকবে, ধ্যান থেকেই এটা শুরু হয়ে যায়, যখন মন একাগ্র থাকে তখন আর বৃত্তির দরকার নেই, বৃত্তি আপনি আপনি সরে যাচ্ছে, আর ধীরে ধীরে ধীরে ধীরে ধ্যেয় বস্তু সামনে যেন পুরো সৃষ্টিকে ব্যক্ত করে ফেলবে, পুরো মনকে শরীরকে সবকিছুকে যেন একটাই বস্তু ব্যক্ত করে রেখে, এটা কি বস্তু বিষয় দিয়ে বোঝা যাবে না কিন্তু এটা অনুভবে আসতে থাকবে, এই জন্য তখন বৃত্তি বন্ধ হয়ে যায়, মনোবৃত্তি বন্ধ হয়ে যাবে, জাগতিক বৃত্তি বন্ধ হয়ে যাবে, এমনকি নিজের শরীরের অস্তিত্বের বৃত্তিও বন্ধ হতে থাকবে ধীরে ধীরে, শরীরের অস্তিত্ব কিন্তু নিজের পূর্ণ অস্তিত্ব ওটা জেগে থাকবে, ওটাই থাকবে কিন্তু ওটা বৃত্তি দিয়ে বোঝা যাবে না, ওটা বৃত্তি দিয়ে বোঝা যাবে না। এই জন্য এই যে এত সত্য এখানে বলেছেন, এই জন্য শাস্ত্র বলে ব্রহ্মাকার বৃত্তি, একেই অন্য কথায় বলে ব্রহ্মাকার বৃত্তি, মনকে বারবার ব্রহ্মাকার ব্যাপকার অসংখ্যাকার বোধ চিন্তার মধ্যে দিয়ে মনকে রাখা, এই ব্রহ্মাকার বৃত্তিতে রাখতে রাখতে কি হবে, ওই বৃত্তি তো অজ্ঞান দশার বস্তু, তাই ব্রহ্মাকার বৃত্তি মানে ঈশ্বরের চিন্তা জাগতিক চিন্তা থেকে মনকে সরিয়ে দেবে, ঈশ্বরের চিন্তা জাগতিক চিন্তা বিষয় চিন্তা থেকে মনকে সরিয়ে দেবে, ফার্স্টে বেটা হতে থাকবে, তারপরে ঈশ্বরের চিন্তায় মনকে ধীরে ধীরে ধীরে ধীরে পুরো ঘিরে নেবে, যখন দৃশ্যযুক্ত পুরো ঘিরে নেবে তখন এই যে আকার আর বৃত্তি ব্রহ্মাকার বৃত্তি মানে এই যে ব্যাপক আকার একটা বৃত্তি আমার মন বানিয়েছিল এই দুটো নাশ হয়ে যাবে, শুধুমাত্র কেবল ওই শুদ্ধ ব্যাপক তত্ত্বই বিদ্যমান থাকবে, এই জন্য এটা হচ্ছে অনুভূতির প্রকার। কারণ তা বলবো ওকে নাশ করবে, কারণ যে তুমি তো বলছো যে জাগতিক বৃত্তিকে নাশ করার জন্য ব্রহ্মাকার বৃত্তি, তো ব্রহ্মাকার বৃত্তিকে আবার নাশ করবে কি, তার জন্য আবার একটা বৃত্তি বানাতে বলে না না, কিন্তু ব্রহ্মাকার বৃত্তিও তো অজ্ঞান দশায় বানানো হচ্ছে। তো বলছো ব্রহ্মাকার বৃত্তি এমন একটা বৃত্তি যে বৃত্তি নিজেই নিজেকে নাশ করে কেবল ব্রহ্মভাবেই থেকে যায়, নিজেই নিজেকে নাশ। যেমন এখন দৃষ্টান্ত দিয়েছেন ভগবান ভাষ্যকার, আত্মবোধ পড়েছেন আপনারা, যে যেমন নদীর জল বর্ষাকালের নোংরা থাকে তাকে পরিষ্কার করার জন্য আমরা তার মধ্যে ফিটকিরি দিই, তখন ফিটকিরি দেখি করে জলকে পরিষ্কার করে সেও নিজে তার মধ্যেই ঘুরে যায়, সে চলে যাবে ফিটকিরি থাকে না ওখানে। সেই রকমই আর কি ব্রহ্মাকার বৃত্তি, এই যে এই এতগুলো প্রসেস বললো, এই ব্রহ্মাকার বৃত্তি মানে দৃষ্টিম জ্ঞানময়ম কৃত্তা পশ্চাৎ ব্রহ্মময়ম জগৎ। এইভাবে ব্রহ্মা বৃত্তির দ্বারা যখন জগৎকে দেখতে দেখতে তখন কি হবে, ওই আকারও চলে যাবে আর বৃত্তিটাও চলে যাবে, কেবল এক ব্রহ্মই বেঁচে থাকবে। এটাই হচ্ছে সজমান শুদ্ধ চেতন একমাত্র বিদ্যমান আছে এটা, এবং সেটা নিজে অনুভব করতে পারবে, এবং সেটা যে সাধক সেটাকে অনুভব করতে পারবে, কি অনুভব করতে পারবে যেন একটা একটা কি বলাও মুশকিল থাকে, কিন্তু শব্দ দিয়ে তো বলা যায় না, মানে সেটা শব্দের বাইরের ব্যাপার সে অনুভবটাকে। কিন্তু যেমন একটা সমুদ্রের মধ্যে চিৎসাগরের সমুদ্রটা মানে এই জল জল জলাত্মক সমুদ্র নয়, চৈতন্য মাত্র এক সমুদ্রের মধ্যে কখনো কখনো কিছু ঢেউ উঠছে আর তার মধ্যে লয় পড়ে যাচ্ছে, এইরকম একটা মানে সামান্য স্থিতি আসতে পারে। বাকি ভেতরে কি হবে সেটা তো অন্য কাউ বা কিছু নেই, কোনো বিষয় আপনার তো হবে না, সেটা ওই বৃত্তি অবধি বোঝা যাবে আর কি, তারপরে তার বোঝা যাবে না। এইভাবে বলার পরে এবার উনি বলছেন যে এই যে আমি সাধনের কথা বললাম, আত্মজ্ঞান প্রাপ্ত করতে হলে একে কিন্তু মতলব নিরন্তর অভ্যাস করতে হবে, কারণ অভ্যাস বিনা একে প্রাপ্ত করা যাবে না। এই জন্য এখানে দেখুন শুরুতে বলে এসেছিল যে সর্বম ব্রহ্ম বিজ্ঞানাৎ ইন্দ্রিয় কাম সংযম যম নিয়ম সম্পৃক্ত অভ্যাস নিয়ম মুহুর্মুহ। এই অভ্যাস করতে বার বার বার বার একে অভ্যাস করতে দীর্ঘকাল নৈরন্তন সৎকার সবিত লম্বা সময় পর্যন্ত অভ্যাস করতে করতে এটা সিদ্ধ হয়ে যায়, তখন মন সেটাকে সেখানে একদম স্থির দৃঢ় হয়ে যায় সেখানে। তা এখানে বলছেন ইমম চ অকৃত্রিম আনন্দম তাবৎ সাধু সমভ্যসেত বশ্য যাবত সনাত পুংস প্রযুক্ত সম্ভবেত স্বয়ং। ইমম চ কৃত্রিম আনন্দম তাবৎ সাধু সমভ্যসেত বশ্য যাবত সনাত পুংস প্রযুক্ত সম্ভবেত স্বয়ং। ইমম চ কৃত্রিম আনন্দম তাবৎ সাধু সমভ্যসেত বশ্য যাবত সনাত পুংস প্রযুক্ত সম্ভবেত স্বয়ং। এই যে সাধনের কথা বলা হলো ইমম, এর থেকে কি হবে যে তোমার স্বাভাবিক আনন্দ, বিষয় আনন্দ নয়, ইন্দ্রিয় সঙ্গে বিষয় সংযুক্তিক আনন্দ নয়, যেটা আমার স্বভাবস্বরূপ যে আনন্দময় সত্তা, সে আনন্দময় সত্তা এখানে আমরা বুঝতে পারবো। এবং যতক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে এই আনন্দময় সত্তা আমার মনের মধ্যে সবসময় না বসে থাকছে, ততক্ষণ পর্যন্ত এটা যখন স্বাভাবিকভাবে, যেমন আমি মানুষ এটা এখন স্বাভাবিকভাবে আমাদের মনের মধ্যে বসে গেছে, কোনো অভ্যাস করতে হয় না, কিছু করতেও হয়নি, ব্যাস শুনে শুনে দেখে দেখো ঠিক এইরকমই দৃঢ় হয়ে যাবে, আমি অসঙ্গ শুদ্ধ ব্যাপক এক চেতন। এই জন্য বলছে ইমাম চ, আর তা থেকে অকৃত্রিম আনন্দ মানে বিষয় ইন্দ্রিয় সংযোগ থেকে যে আনন্দ হয় সেই আনন্দ নয়, স্বরূপ আনন্দ। এবং এই আনন্দ যেহেতু ইন্দ্রিয়গম্য নয় তাই এই আনন্দের কখনো নাশ হয় না, এই আনন্দ সর্বদাই একই রকম হয় বিদ্যমান থাকে। ততক্ষণ পর্যন্ত আবৎ মানে ততক্ষণ পর্যন্ত সাধু মানে দু রকমই অর্থ হতে পারে, নিরন্তরতার সঙ্গে সাধু শব্দের অর্থ এটাও হতে পারে নিষ্ঠা সহকারে, অথবা সাধু মানে হে সাধু কিমান্ত শুদ্ধ বিচার বলে ব্যক্তি, তোমার এটাকে অভ্যাস সাধু অভ্যাস করো, এটাকে অভ্যাস করতে হবে আর কি, এটাকে অভ্যাস করা উচিত তোমার, এরম ভাবে সমভ্যাসের অভ্যাস করা উচিত। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ যাবৎ এটা তোমার স্বাভাবিক না হয়ে যাবৎ পুংস বর্ষা প্রযুক্ত যান সনাত স্বয়ংভাবে, প্রত্যেক ক্ষণে যেটা যেন স্বাভাবিক হয়ে গেছে, যে ব্যাস আলাদা করে এমন নয় যে আপনি সবসময় বসে বসে আমি ব্রহ্ম আমি ব্রহ্ম আমি জপ করছি এরম ব্যাপার নয়, এরমও করতে হবে না, কিন্তু ওটা এমন হয়ে যাবে যেমন আমি বললাম না যে আমরা মানুষ আমি মানুষ আমি পুরুষ আমি স্ত্রী এটার জন্য আমাদের কোনো জপ করতে হয় না বা আমাকে সে ব্যবহার করার জন্য কোনো চিন্তাও করতে হয় না, এটা স্বাভাবিক হয়ে গেছে, এইরকমই স্বাভাবিক হয়ে যাবে। যদ্যপি এটা তো একটা মিথ্যা বস্তুর মধ্যে আত্মবুদ্ধি হয়েছে, যখন সত্য বস্তুর মধ্যে আত্মবুদ্ধি হয়ে যাবে তখন তো এত স্বাভাবিক হবে যে সেটা আর কখনো যাবে না, সেটা কখনো। কারণ এই শরীর যখন বদলে যায় তখন আমার আবার আমি পশু শরীরেও আমি থাকি, দেব শরীরেও আমি, চিটি শরীরেও আমি, উদ্ভিদ শরীরেও আমি থাকি, তখন বৃত্তিগুলো বদলাতে থাকে। কিন্তু ব্রহ্মাকার বৃত্তি একবার শুদ্ধ চেতনকে জেনে নিলে তখন আর ওই বৃত্তির কোনো বদল নেই, কারণ কি সেটা একদম সত্য এবং সমেশা থাকার বস্তু। এই জন্য এখানে বলছেন যে ইমাম চ অকৃত্রিম আনন্দ, এইটা হচ্ছে স্বাভাবিক আনন্দ, স্বরূপ আনন্দ। ততক্ষণ পর্যন্ত এর অভ্যাস করা উচিত, নিষ্ঠা সহকারে এর অভ্যাস করা উচিত। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না এটা একেবারে স্বাভাবিক স্থিতিতে এসে যাচ্ছে, একদম স্বাভাবিক স্থিতিতে এসে যাচ্ছে। কারণ কি এটা স্বাভাবিক স্থিতি আমি উৎপন্ন করছি না, কারণ কি এমন নয় যে সাধনার দ্বারা স্বাভাবিক আনন্দটা উৎপন্ন হচ্ছে, এটি নয়, এটা এটা আছে সেখানে। ওই আনন্দের একটা ছুটে ফোটা ধারা নিয়ে আমরা বিষয় থেকে ওটাকে অনুভব করতে পারি। কিন্তু কি হচ্ছে যে যেহেতু বিষয়ের দিকে মনটা বেশি থাকে বলে আমরা সেটাকে ধরে রাখতে পারি না। এখন কি হবে, যেহেতু মনটা ধীরে ধীরে ধীরে ওখান থেকে উঠতে শুরু করেছে, এখন রামেশার জন্য থেকে যাবে যে আনন্দ স্বরূপময় আনন্দ, এবং বিষয় ইন্দ্রিয় এবং বিষয় ছাড়াই সেটা নিজের মধ্যে সর্বদাই বিদ্যমান থাকবে। যতক্ষণ পর্যন্ত না এরকম একটা স্বাভাবিক স্থিতি এসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটার অভ্যাস করতে। তারপরে স্বাভাবিক ভাবেই যে মানে ভগবানের নাম করে ছাড়া জীবন যার কেটে সে গিয়ে তারপরে গিয়ে কোনো অন্য নাম করবে, তা সেটা স্বাভাবিক ভাবেই হতে থাকে আর কি। কিন্তু তখন আর তার মনে হয় না যে আমি সাধন করছি, ওটাই আমার স্বাভাবিক স্থিতি, ওটাই আমার স্বাভাবিক স্থিতি, এরকম হয়ে যায় আর কি। তখন সাধন হিসাবে লাগে না। এখন তো যেহেতু আমাদের অভ্যাস নেই সেটা, সেজন্য মনে এটা সাধন করতে হবে, এই করলে এটা হবে, এই ভাবগুলো মনে লাগে। ধীরে ধীরে ধীরে ধীরে ওটা এমন সহজ হয়ে যায় তখন আর মন থেকে লাগবে না যে আমাকে কিছু করতে হচ্ছে, ওটা আপনি আপনি হতে থাকবে আর কি, আপনি আপনি হতে লাগবে। ঘুম থেকে উঠেই যেন মনে হবে যে আপনি অসঙ্গ অথবা ওই ঠাকুরের যে একটা এই ঠাকুরের চিন্তাই মনের মধ্যে আসবে, কাজ করতে করতে ওই ধারাটাই মনের মধ্যে চলতে থাকবে, কোনো কোনো প্রতিবন্ধক তাকে বা আটকাতে পারবে না তখন আর। এবং কোনো প্রতিকূল আর অনুকূল পরিস্থিতি আসলেও মন তাতে ব্যথিত হবে না, প্রতিকূল আসলে খুশি, অনুকূল আসলে অনেক খুশিও হবে না, সে জানে সবকিছু মনের ব্যাপার এবং সেগুলো মনের মধ্যে আছে। আত্মা তো তার নিজের ধারায় চলেছে, আত্মা তার নিজের ধারাতেই বিদ্যমান আছে। যখন এই জিনিসটা স্বাভাবিক হয়ে যাবে তখন কি হবে, তত সাধন নির্মুক্ত সিদ্ধ ভবতি যোগীরাট, তৎস্বরূপ ন চৈতস্য বিষয় মনসো গিরাম, তত সাধন নির্মুক্ত সিদ্ধ ভবতি যোগীরাট, তৎস্বরূপ ন চৈতস্য বিষয় মনসো গিরাম, তত সাধন নির্মুক্ত সিদ্ধ ভবতি যোগীরাট, তৎস্বরূপ ন চৈতস্য বিষয় মনসো গিরাম। এরপরে কি হবে, তত যখন এরম ভাবে স্বাভাবিক মনের মধ্যে ওই ভাবটা বিদ্যমান আছে, তখন আর আলাদা করে কিছু সাধনের জন্য মানে আমাকে এটা করতে ভাব মনে থেকেই লাগবে না, আপনি আপনি সমস্ত প্রবৃত্তিগুলোই রুখে যাবে এবং এমনকি সাধনের প্রবৃত্তিও রুখে যাবে, তখন সিদ্ধ অবস্থা এসে যাবে। তখন তত সাধনের মুক্ত সিদ্ধ ভবতি যোগীরাট, এই যোগীরাজ তখন কি হয় একটা স্বাভাবিক স্থিতিতে এসে যায়। এখানে সিদ্ধ সাধনে কিছু শব্দ প্রয়োগ করছে কিন্তু এই শব্দ প্রয়োগ হয় না সেখানে, এখানে বলার জন্য শব্দ প্রয়োগ হচ্ছে সিদ্ধ সাধন নির্মুক্ত, ইট ইজ নট লাইক দ্যাট, মানে এটার জন্য কোনো শব্দই তখন জন্য আগের লাইনেই বলছে এতস্য তৎস্বরূপম বিষয় মনস গিরম ন ভবতি, এই সাধকের যে স্থিতি বা এই ভাবটা এটা বাণী এবং মন দিয়ে তাকে ব্যক্ত করা যাবে না, বাণী এবং মন দিয়ে তাকে বলা যাবে না, মন থেকে জেনে মানে দিয়ে বলা এটা করা যাবে না তখন আর কি। এরপরে মানে এইভাবে এসে গেলে ব্যাপকতার ভাবে স্থির হয়ে থাকলে বা সেখানে মন যদি লেগে থাকে তখন যে মনটার কি অবস্থা সেটা কাউকে কিছু বুঝিয়ে বলা যাবে না, সেটা কাউকে, এবং অন্য লোকে দেখলে মনে হবে এক কিছু এই তো সামান্য আমাদের মতো নেই, ঠিক আছে কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু ভেতরটার পুরো অন্যরকম, ভেতরটার পুরো অন্যরকম, এটা কেউ কাউকে এটা কাউকে বুঝিয়ে বলা যাবে না, নিজেকে অনুভব করতে হয়। এই জন্য বলছেন তত এরপরে সাধন নির্মুক্ত ওই সিদ্ধ ওই সাধক, যে সাধক অবস্থায় ছিল এখন তার সে এখন আর সাধন হিসেবে লাগছে না, ওটা স্বাভাবিক স্থিতি হয়ে গেছে আর কি সাধনটা, তখন আমি এটা করছি সেটা লাগছে না, আমার ভাবে আমি সিদ্ধ স্থিত আছি আর কি, সিদ্ধ ভাবে যোগীরা যোগী পুরুষ তখন সেই ব্যাপকতার ভাবে শুদ্ধতার ভাবে এই ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় অন্তিম এসা ব্রাহ্মী স্থিতি পার্থ, এইটা হচ্ছে ব্রহ্মময় স্থিতি, নৈনম প্রাপ্য বিমুহতি, এই স্থিতিকে প্রাপ্ত করলে একবার মানুষ আর কখনো সংসারের মোহের মধ্যে পড়ে না। আর এটা এমন নয় যে ছোটবেলায় ফিজিক্স কেমিস্ট্রি পড়েছি তো বুড়ো বয়সে ভুলে গেছি, এটা এরকমও নয়। স্থিতাসাম অন্তকালেপি, এইভাবে অন্তিম সময় পর্যন্ত সে বিদ্যমান থাকে, তাতে কি হয় ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি, ব্যাপকতার ভাবে এক হয়ে যায়, ব্যাপকতার সঙ্গে এক হয়ে যায়, এটাই হচ্ছে ফল। আর কোন ফল নিয়ে এই মানে স্বর্গলোকে যাওয়া ব্রহ্মলোকে যাওয়া না, নিজের স্বরূপের সঙ্গে ব্যাপকতার সঙ্গে শুদ্ধতার মধ্যে মিলে যায় ইন্দ্রিয়গুলো। এর জন্য বর্ণনা আছে শ্রুতিতে, শরীরটা তো পঞ্চভূতের তৈরি, স্থূল শরীরটা, এটাকে জ্বালিয়ে দিলে পঞ্চভূতের সঙ্গে মিলে যায়, একটা রাখ হয়ে যায়, সেটাকে আমরা জলে মিলিয়ে দিই, পৃথিবীর ভাবটা জলে মিলে গেল। আর যে তেজ বায়ু আর অগ্নি ভাব আকাশ ভাব ছিল সেটা তার মধ্যে মিলে যায়। গতা কলা পঞ্চদশ প্রতিষ্ঠা দেবেশ্য সর্বের প্রতি দেবদাস, এই প্রাণ থেকে নিয়ে আমাদের নাম পর্যন্ত যতগুলো ছিল কলা মানে সূক্ষ্ম শরীর স্থূল শরীর, এই সবগুলো কি হবে নিজের নিজের মূল কারণে মিলিয়ে যাবে। পঞ্চমহাভূতের শরীর পঞ্চ তন্মাত্রা দিয়ে ইন্দ্র সূক্ষ্ম শরীর তৈরি হয়েছে, হিরণ্যগর্ভের সাথে একই মিলিয়ে যাবে। আর সমস্ত কর্মগুলো তার জ্ঞানের জন্য জ্বলে গেছে তার কাছে, তার কাছে গতা কলা পঞ্চদশ প্রতিষ্ঠা দেবেশ্য সর্বের প্রতি দেবতা আসু, এই যে ইন্দ্রিয়ের মধ্যে একজন করে অধিষ্ঠাত্রী দেবতা বসে আছে, এই দেবতারা কি হবে মূল মূল দেবতার সঙ্গে নিজের মূল দেবতার সঙ্গে এক হয়ে মিলে যাবে আর কি। তখন আর আলাদা করে শরীরকে অনুগ্রহ করার জন্য কোন দেবতার দরকার নেই, শরীরই নেই তখন দেবের প্রতি। কর্মণি বিজ্ঞানময়স্য আত্মা, যা কিছু কর্ম বলে আগে লাগছিল সে এখন কর্ম বলে কিছু নেই, সব শুদ্ধ আত্মার মধ্যে এক হয়ে গেছে। পরে অব্যয় সর্বে একই ভবন্তি, পরম ব্যয়রহিত যে তত্ত্ব শুদ্ধ চেতন তত্ত্ব তার মধ্যে সব এক হয়ে যায়, এক হয়ে মিলে যায়, যেখানে নির্বিশেষ সমস্ত বিশেষত্ব গুলো সরে গিয়ে এক নির্বিশেষ ব্যাপকতার মধ্যে সে অদ্ভুত। কিন্তু এটা বোঝাই খুব মুশকিল, যখন তো আমরা সবসময় নিজেকে বিশেষতার সাথে দেখি, আমি এই গুণালা, আমি পুরুষ, আমি স্ত্রী, আমি জ্ঞানী, আমি অজ্ঞানী, আমি এত বুদ্ধি, এই সব কিছু বিশেষতার সাথে নিজেকে দেখা অভ্যাস হয়ে গেছে। আর কিন্তু অন্তিম পরিণতি সমস্ত বিশেষ ছুটে গিয়ে নির্বিশেষ ব্যাপক তত্ত্বের সঙ্গে সবকিছু এক হয়ে যায়। বিশেষতা গুলি কিছু সব ভ্রান্তি, যত কিছু বিশেষতা আছে সে মিথ্যা ভ্রান্তিতে প্রতীত হয়েছে শুধুমাত্র নিজের উপরে, এগুলো কোনোদিন পারমার্থিক ছিল না। যেমন রজ্জুর উপরে দেখছিলাম যে সাপ, সে সাপটা কোথাও যায় না, সে সাপটা রজ্জুর সাথে মিলিয়ে এক হয়ে যায়। এরকম ভ্রান্তিতে এই যে শরীরকে আমি অনুভব করছিলাম এটা কোথাও যায় না, এই পরমাত্মার সঙ্গে মিলিয়ে শুদ্ধ চেতন তত্ত্ব মিলিয়ে এক হয়ে যায়। লোক দৃষ্টিতে ঠিক আছে এই পঞ্চভূতের শরীর তো পঞ্চভূতে জ্বালিয়ে দেওয়া, আর যে সূক্ষ্ম শরীর আছে সে তন্মাত্রার সঙ্গে মিলে এক হয়ে যায়। এইভাবে যে শুরু থেকে নিয়ে কোথায় পৌঁছতে হবে, সেই রাস্তাটা পৌঁছলে কি স্থিতি হবে সেটাও বললেন, কিন্তু এখানে পৌঁছানো তো সহজ ব্যাপার নয়। এর পথে এই সাধন পথেও মানে যখন মন মনে করছে আমি করবো, সেখানেও কত রকমের বিঘ্ন প্রতিবিম্ব আসে, সেইগুলোকে বলার জন্য আগে আগের ভাগ আসছে। আমি প্রথমে একদিন এর আগে বলেছিলাম যে যোগ মহর্ষি পাতাঞ্জল যোগ অভ্যাসের জন্য নটা প্রতিবন্ধক বলেছেন, নটা নটা প্রতিবন্ধক মধ্যে ব্যাধি, স্থান, সংশয়, প্রমাদ, আলস্য, অবিরতি, ভ্রান্তি দর্শন, অভূমিকত্ব আর অলব্ধ সত্তা, অলব্ধ স্থিতি মানে যেখানে এক স্থিতি প্রাপ্ত করছে না। এই যে নটা, এগুলো হচ্ছে চিত্তে বিক্ষেপের কারণ, এগুলো হচ্ছে অন্তরায়, যোগ দর্শনের অন্তরায়। তা প্রথম হচ্ছে শারীরিক সুস্থতা দরকার, শারীরিক সুস্থতা ছাড়া যোগ অভ্যাস করা যাবে না। শারীরিক সুস্থতার জন্য আমাদেরকে নিজেদের মুভমেন্ট গুলোকে খুব রেস্ট্রিক্ট করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে শরীর মিথ্যা মনকে নিশ্চয় করে নিয়ে শরীরের চিন্তা মন থেকে কিছু কমিয়ে দিই, ওদের সিদ্ধান্ত অনুযায়ী তো প্রকৃতি সত্য বস্তু, তাই প্রকৃতির থেকে পুরুষের চিত্তবৃত্তি নিরত হয়ে গেলে প্রকৃতি পুরুষের বিবেক থেকে মুক্ত হবে। আর বেদান্তে প্রকৃতি তো মিথ্যা বস্তু, মায়া মিথ্যা বস্তু, তাই জন্য এই শরীরের চিন্তাটাকে ধীরে ধীরে ধীরে ধীরে মন থেকে সরিয়ে দিতে পারলে তখন তার আধিব্যাধি প্রারম্ভ অনুযায়ী আসবে, তার এবং তার যেটুকু যে তার জন্য যা প্রতিকার সেটার ব্যবস্থা ভগবানই করে দেবে। ওটার জন্য বেশি বিয়ে মানে চিন্তা মনের মধ্যে না আসতে দেওয়া। আর তারপরেই এখানে তিনি দেখবেন বলেছেন যে বিঘ্নগুলো কি কি, এখানে তো তিনি আটটা ভাবের কথা ইনিও এখানে বলেছেন, ওখানে নটা বলেছে, আমরা দেখি কতটুকু আছে কটা। হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে। সমাধৌ ক্রিয়মাণে তু বিঘ্নান্যায়ান্তি বৈবলাত্, সমাধৌ ক্রিয়মাণে তু বিঘ্নান্যায়ান্তি বৈবলাত্, অনুসন্ধান রাহিত্য মালস্যম ভোগ লালসাম, অনুসন্ধান রাহিত্য মালস্যম ভোগ লালসাম, সমাধো ক্রিয়মাণে তু বিঘ্নানি আয়ান্তি বৈ বলাৎ, অনুসন্ধান রাহিত্য মালস্যম ভোগ লালসাম, সমাধো ক্রিয়মাণে তু বিঘ্নান্যায়ন্তি বৈ বলাৎ, অনুসন্ধান রাহিত্যম আলস্যম ভোগ লালসাম। সমাধির করতে মনকে ভগবান লাগাবার যখন আমরা চেষ্টা করব তখন নিশ্চয়ই তার প্রতিবন্ধক অনেক আসবে। বিঘ্নানি আয়ান্তি বৈ বলাৎ, না চাইলেও আসবে। এটা ভগবানের পরীক্ষা, ভগবান পরীক্ষা নেন যে তুই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তুমি আমাকে ধরে রাখতে পারছো কি পারছো না, সেই জন্য এই বিঘ্নগুলো আসবে। সমাধো ক্রিয়মাণে তু বিঘ্নানি আয়ান্তি বৈ বলাৎ, মানে না চাইলেও আসবে এগুলো। প্রথম বিঘ্ন হচ্ছে অনুসন্ধান রাহিত্যম, এই যে অনুসন্ধান সর্বম খুলিয়েদম ব্রহ্ম, সবকিছুর মধ্যে ব্রহ্ম দৃষ্টি করা, বাস্তবিক ব্রহ্মকে, এই যে আত্মানুসন্ধান, এটাকে ভক্তি বলা হয়েছে। সৎমানুসন্ধান এবং ভক্তির ভীতি, যাতে এই অনুসন্ধান ইচ্ছাটা বন্ধ হতে থাকবে। ভাল লাগছে না, এতে করে কি হবে, এই যে শ্রবণ মনন দিয়ে কি হবে, ভগবান তো শ্রবণ বিষয় নয়, এটা করে কি লাভ হবে, এই বিপরীত চিন্তা মনের মধ্যে আসতে থাকবে আর কি, থাকবে। এবং তারপরে কি হবে, একে একে মদত করবে আমাদের এই স্থান আর আলস্য, এই যে স্থান হচ্ছে অকর্মণ্যতা থাকবার আর অলস্যতা, ঠিক আছে কাজকে থাক কালকে দেখে নেবো, অথবা কালকে থাক কোনো একটা কাজ এসে গেছে, এটা ইম্পর্টেন্ট বেশি, অথচ এটা ইম্পর্টেন্ট কম, এটা যে বেশি ইম্পর্টেন্ট সেই ভাবটা ভুলে গেছে, ওইটাই ওইটাই মনে হবে যে জগতের কাজটাই বেশি ইম্পর্টেন্ট, যার ফলে এটাকে এক সাইডে করে দিয়ে ওই কাজগুলো আগে আমরা করতে লাগি। এইগুলো এগুলো হচ্ছে আমাদের বিঘ্ন। আর তারপরে কি হয় যে বৈরাগ্য পূর্বক আমরা একবার সাধনে লাগলাম, কিন্তু ভগবান এমন পরীক্ষা নেবে ওই বৈরাগ্যটা ঠিক কিনা, ওই সাধন করতে করতে যখন একটু একটু এগোতে থাকায় তখন ভিন্ন ভিন্ন প্রকার এই ভোগ্য বস্তুর প্রতি মনের মধ্যে বৃদ্ধি আসে, ভোগ্য প্রতির প্রতি, এবং সেগুলো আসতেও থাকবে আপনার কাছে, কিন্তু সেইখান থেকেও মনটাকে একদম তুলে নিতে, এই যে এইগুলো, এটা হচ্ছে বহুত বড় একটা সমস্যা। যেন অর্জুন জিজ্ঞাসা করেছে ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ে, অর্জুন জিজ্ঞাসা করেছে অজতি শ্রদ্ধায় পেত যোগা চলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধি কাম গতি কৃষ্ণ গচ্ছতি, মানে অর্জুন বুঝতে পারছে সাধন করতে করতে সাধন অবস্থায় মানে একটু এগোবার পরে অথবা হয়তো কিছুটা মানে মনে হচ্ছে কিছু হচ্ছে না, তখন সেটাকে ছেড়ে দিতে ইচ্ছা করে, অথবা সাধন করে কিছুটা এগিয়েছে তো অন্য কিছু ভোগের চিন্তা মনের মধ্যে এসে পড়ে, তখন এই সাধনের থেকে মন সরতে থাকে। এই এইগুলো হচ্ছে প্রতিবন্ধক, এবং এইসব এই অবস্থায় যদি শরীর ছুটে যায় তার কি ফল হয় কালকে বলবো, সেটাকে এখন বলছি না, ভগবত উত্তর ভগবান দিয়েছেন ওখানে। আর তারপরে দেখুন এই এখানে হলো তিনটে, অনুসন্ধান রাহিত্য আলস্য আর ভোগ লালসম। লয়স্তমশ্চ বিক্ষেপ রস আস্বাদ্য শূন্যতা এবং যদ বিঘ্ন বাহুল্যম ত্যাজ্যম ব্রহ্ম বিদাসনে, লয়স্তমশ্চ বিক্ষেপ রসাস্বাদশ্চ শূন্যতা এবং যদ বিঘ্ন বাহুল্যম ত্যাজ্যম ব্রহ্ম বিদাসনে, লয়স্তমশ্চ বিক্ষেপ রসাস্বাদশ্চ শূন্যতা এবং যদ বিঘ্ন বাহুল্যম ত্যাজ্যম ব্রহ্ম বিদাসনে। এইবার কি হবে, সাধন করতে করতে প্রথম আমাদের একটা ইয়ে হয়, ধ্যান করছি হঠাৎ করে নিদ্রার ভাব এসে যায়, আচ্ছা ভাই নিদ্রার ভাব আসলো সেখান থেকে মনকে আবার জাগিয়ে তুলে নিলাম, তখন মন আবার ওখানে যাবে না, তখন আবার বাইরের দিকে দৌড়তে থাকবে। লয় তম আবার বিক্ষেপ, লয় করলেই সে মনটা তখন বিচার করছে না, বিচার ছেড়ে দিয়ে একটা নিজের মতন না বিচার করছে না, ঘুমোচ্ছে, আবার যদি বিচার করা শুরু করলো তখন আবার ঘুমের দিকে টেন্ডেন্সি এসে যাবে, কারণ ওটা ওই করে অভ্যস্ত নেই, আবার বিক্ষেপ এসে যাবে, এরকম বারবার হতে থাকবে। এই লয় তম আর বিক্ষেপ এইটা বারবার হতে থাকবে। আর তারপরে কি হবে, একটা সময় এসে যে ঠিক আছে কোনো একটা বস্তু দর্শন আপনার হবে, মনটা যখন স্থির হবে তখন কি হবে, ওই বিচার ছেড়ে দিয়ে ওই স্থির মনে আনন্দ নিতে লাগতে হবে, ওটা রসাস্বাদন বলে ওটাকে, না আস্বাদের সুকম তত্ত্ব নিঃসঙ্গ প্রজ্ঞা বোঝেন, যে সমাধির যে একটা আনন্দ সেটা এক সময় এসে সেখানে মনটা রুখে যায়, সেখানে মনটা রুখে যায়, এটা চুপ করে বসে আছি বলো না, তাহলে ততক্ষণ পর্যন্ত সাক্ষাৎকার না হবে, যতক্ষণ আত্মাকে জানতে না পারবে ততক্ষণ পর্যন্ত মুক্ত হওয়া যাবে না, এই জন্য এই রসাস্বাদনটাকে ওখানে ছেড়ে দিতে হবে। তখন একটা না ভয় জাগে মনে, শূন্যতা আগে, হায় আমি যেন একটা শূন্যের মধ্যে প্রবেশ, এটা ভয় হয়, বিশাল ভয় হবে যে আরে কোথায় চলছে, কিছু নেই, একদম শূন্যের মধ্যে যেন কোথায় চলে যাচ্ছি, একদম এন্ডলেস হয়ে যাচ্ছে। ব্যাস ওইখানে একটুখানি রুখে দাঁড়াতে, এইখানটা খুব টিপিক্যাল জায়গা, এখানটায় ওইখানটায় যদি একটু রুখে দাঁড়িয়ে আর গুরু কৃপা ঈশ্বর কৃপা থাকে, তখন ওই ওই শূন্যতাটাই পূর্ণতাতে ভরে যায়। লাস্টে যে শূন্যতাটা আসবে, ওই শূন্যতাটা পূর্ণতাতে ভরে যাবে আর কি। সো ইউনিক, যেটা বলে কি করে হচ্ছে কি হচ্ছে কিছু বুঝতে পারবেন না, বাট খালি ওই সময় মনটাকে যদি মানে ভগবানের দিকে বা শাস্ত্র বাক্য যেগুলো শুনেছি সেটার যে এসেন্সটা যদি মনের মধ্যে একটুখানি এসে যায়, আসে নিশ্চয়ই, মানে না তো মানুষ অনুভব করবে কি করে, তখন কি হয় যে ওই যে শূন্যতাটা, যে সম্মতি মানে কিচ্ছু নেই, শুধু শুধু এক শূন্য শূন্য শূন্য মনে হবে তখন, কিন্তু বাট ইট নট শূন্য, ইট ইস ফুল উইথ দ্য পিওর কনসিয়াসনেস, এইটাকে তখন অনুভব করতে মানুষ যত এবং যত বিঘ্ন বাহুল্য, এরকম যে বিঘ্ন গুলো আসবে, তার মানে এই বিঘ্ন গুলোকে ত্যাজ্যম ব্রহ্ম বিদর্শনের, একদিনে যাবে না এই বিঘ্ন গুলো, ধীরে ধীরে ধীরে ধীরে ব্রহ্ম জ্ঞানের ইচ্ছাকে প্রাপ্ত করে যে সাধক তাকে এইগুলোকেও ত্যাগ করতে হবে। দেখুন ত্যাগের পরাকাষ্ঠা, এমনিতে তো বিবেক বৈরাগ্য দ্বারা ওইগুলো ত্যাগ আলাদা, তারপরে এই বিঘ্ন গুলো যেগুলো আসে এগুলো আরো মানে খুব সূক্ষ্ম, আর এগুলোকে বুঝতে পারাও খুব মুশকিল। কালকে এগুলো নিয়ে একটু বিচার করা যাবে, বাড়িয়েছি গত জন্মের সংস্কার, আর কিছু এই জন্মে আরো বাড়িয়ে নিয়েছি, সেগুলি বিঘ্ন কারণ আছে, সেগুলো সরাতে সময় লাগে আর কি। ওই জন্য কেউ ছোটবেলায় সাধু হয়ে যায় তার জন্য সুবিধা হয়েছে, এই জন্মে বাড়াতে পারিনি বেশি, আর যদি এ জন্মে মানে বেশি বয়সে আসে তখন বিঘ্ন গুলো আরো বেড়ে যায়, কারণ মন ওখান থেকে হাঁটতে কম পারে আর কি। মানে খালি আমি যে বিঘ্ন গুলো কি কি আসে সেটা বললাম, এবং এগুলো কি এটাও বুঝতে হবে, এবং এগুলো রেমেডি কি সেটাও বুঝতে হবে, রেমেডিও বলা আছে বুঝতে পারা যাবে। ঠিক আছে, ওম পূর্ণম স্বামীজি, পূর্ণম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। শান্তি শান্তি শান্তি। তুলসী স্মৃতি পুরাণানামালয়ম সুরালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ।